কারণ আপনাকে যা দিয়েছেন সবিকা আল্লাহ, এই সব সময় আমাদের শুকরিয়া আদায় করা উচিত আল্লাহ রাব্বুল আলামিন। এবারে আসেন তোমার প্রশ্নটা স্বাভাবিক প্রশ্ন, বড় প্রশ্ন। আল্লাহ وانه ليسير على من يسره الله تعالى عليه মানে আমল, তুমি আমল সম্পর্কে প্রশ্ন করেছো না, আমলটা কিন্তু কঠিন বড় আমল, কারণ যে আমল করে তুমি জান্নাত পেয়ে যাবে, জাহান্নাম থেকে নিজাত পাবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি বলেন কিন্তু বাচ্চা এটা কঠিন হলো যাদেরকে আল্লাহ পাক এই আমলের জন্য সহজ করে দিয়েছেন, যাদের জন্য আল্লাহ পাক এই আমলকে সহজ করে দিয়েছেন, যাদের জন্য এই আমলটি সহজ। এবারে কি দেখেন আমল, তা'বুদুল্লাহ লা তুশরিকু বিহি শাইয়া, তুমি আল্লাহর ইবাদত করবে, আল্লাহর সাথে বিন্দুমাত্র কাউকে শরীক করবে না। এটা সব সবাই জানে না, আল্লাহর সাথে কাউকে কোনো কিছুকে শরীক করবে না, সালাত কায়েম করবে, যাকাত আদায় করবে, রমজানের সিয়াম পালন করবে, বাইতুল্লাহর হজ আদায় করবে যদি সামর্থ্য। এই পাঁচটি হলো কি হচ্ছে বলেন, এই পাঁচটি হচ্ছে ইসলামের ভিত্তি। প্রথম নম্বর, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, ঠিক কি না? আরেকটা হলো শাহাদাতুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দুই হাদিসে আল্লাহর কতবাদের কথা উল্লেখ হয়েছে, তুকিমুস সালাহ দ্বিতীয় ভিত্তি, তাই না? ইসলামের তৃতীয় নম্বর জাকাত, চতুর্থ নম্বর রমজান সিয়াম, পঞ্চম নম্বর হজ। তারপরে তিনি বললেন ثُمَّ قَالَ أَلَا أَدُلُّكَ عَلَى أَبْوَابِ الْخَيْرِ, অর্থাৎ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মুআযিব বিন জাবালকে, আমি কি তোমাকে সব রকমের কল্যাণের দরজাগুলি সম্পর্কে বলে দেব না, পথগুলি বলে দেব না? তারপর বললেন, মানে প্রশ্ন করে বলছেন, সাওমু জুন্নাহ, সিয়াম রোজা হলো ঢাল, রোজা ঢাল, ওয়া সাদাকাতু তুদফিউল খাতিয়া কামা ইউদফিউল মাউ নার, মানে সিয়ামকে ঢাল কেন বলা হয়েছে, যদি সিয়াম মানুষ রাখে মন নরম হয়, বুঝতে পারছেন, মন নরম হয়, শারীর শরীরে যে শয়তানের চলাচলটা বন্ধ হয়ে যায়, ঢাল মানুষ সামনে ঢাল এরকম রাখে কেন, যেন সে নিজেকে বাঁচাতে পারে তীর তীর থেকে বা এরকম ইনপাটকেল থেকে। আপনারা দেখেন না বাংলাদেশের লড়াই যেভাবে পানি আগুন নিবিয়ে দেয়, আপনারা বলেন কোট অফ ইংলিশ, ঠিক না? রফ করুন, অন চালু করো, সব তো অফ আরবিতে তারা বলে তফি আফি, সব আরবিতে মজুদ। এখানে যদি আপনি এসেছেন একটু খেয়াল করুন, আরবিদের ভাষা থেকে অনেকটা পড়া শিখতে পারবেন আরবি, একটু খেয়াল লক্ষ্য রাখবেন। আসাদাকা তুতফিউল খাতিয়া কামা ইউতফিউল মাউ নার, সাদাকা গুনাহ ওইভাবে নিভিয়ে দেয় যেভাবে পানি আগুন নিভিয়ে দেয়। সুবহানাল্লাহ। আমি বললাম যেহেতু হাদিস লম্বা, সময় কম, জন্য 10 মিনিটের ভিতরে আমি এই হাদিসটি পেশ করছি। আপনারা অনেক কেউ কেউ আছে কাজের লোক, আমি যথাসাধ্য চেষ্টা করব দশ কম সময়ে শেষ করা। কিন্তু যদি কারো এরকম এত কম সময় থাকা সত্ত্বেও যদি কারো মনে করার অসুবিধা, তাহলে আপনি এই দর্শে না এসে অন্য দর্শে আসেন। বুঝতে পারছেন? আল্লাহ আপনাকে তৌফিক দিন। এরপরে ওয়াসালাতু রাজুলি মিন জাওফিল লাইল, আর আরেকটা হলো গভীর রাতে সালাত আদায় করা, মানে তাহাজ্জুদের সালাত পড়া। তাহলে বোঝা গেল তাহাজ্জুদের সালাত পড়লে গুনাহ মাফ হয়। সুবহানাল্লাহ। আগুন, আগুন যেভাবে নিভিয়ে দেয় কি নিভিয়ে দেন, পানি, ওইভাবে সাদাকা নিভিয়ে দেন, ওইভাবে রাত্রিকালীন সালাত নিভিয়ে দেন গুনাহ। কিন্তু আমাদের তো অনেকেই সুবহানাল্লাহ অনেকেই তো কি বলবো, ফজরই বললে তো তাহাজ্জুদের সালাত পড়ে, ঠিক কিনা? ২৪ ঘন্টার মধ্যে আপনি 23 ঘন্টা লাগিয়ে দিন দুনিয়া, ঠিক না? ঘন্টা দেড় ঘন্টা আখরাতের জন্য রাখেন। আচ্ছা বলেন তো, আমরা যদি সবাই খারাপ হয়ে যায় আল্লাহ কিছু কমবে? আচ্ছা আমরা যদি সবাই ভালো হয়ে যাই আমরা কিছু বাড়বে? তাহলে লাভ লোকসান তো আমাদেরই হবে, অর্থাৎ আল্লাহ তো কিছু কমবেও না বাড়বেও না। সুবহানাল্লাহ তাআলা। তো এবারে যদি আপনি সালাত না পড়ে আপনি গুনাহগার হন, ক্ষতিটা হবে কার? আপনার, আল্লাহ কিছু করতে হবে। আচ্ছা সালাত পড়ে যদি আপনি জান্নাতি হয়ে যান, লাভবান হন দুনিয়াতে এবং আখিরাতে, কারণ যারা সালাত পড়ে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে দুনিয়াতেও সফল করবেন আখিরাতেও সফল করবেন, এটা হচ্ছে আল্লাহর ওয়াদা। বলেন সুবহানাল্লাহ। একদম খালিস নিয়তে সালাত আদায় করুন, দেখবেন ইনশাআল্লাহ আল্লাহর ওয়াদা তিনি বাস্তবায়ন করবেন আপনার ক্ষেত্রে। ওয়াআমুরু আহলাকা বিস-সালাতি মুসতাবির আলাইহা লা নাসআলুকা রিযকান নাহনু নারযুকু। রব বলেছেন, হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুমি তোমার পরিবারের লোকজনকে সালাতের নির্দেশ দাও, আর এর উপর তুমি নিজে প্রতিষ্ঠিত থাকো, আমি তোমার কাছে রিজিক চাই না, আমি তোমাকে রিজিক দেব। কথা বুঝতে পারছেন? হ্যাঁ। দেখেন শুধু তর্জমা কি বোঝা যায়, হ্যাঁ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি আপনার পরিবারকে পরিজনকে সালাতের নির্দেশ দিন, আপনার ঘরের লোকজনকে সালাতের নির্দেশ দিন, ওয়াসতাবির আলাইহা এর উপর নিজে প্রতিষ্ঠিত থাকো, লা নাসআলুকা রিযকা আমি তোমার কাছে রিজিক চাই না, আমরা তোমার কাছে রিজিক চাই না, পড়বেন আল্লাহ কসম খেয়ে বলতে পারি আল্লাহ যা বলেন সত্য, আমার কথায় মিথ্যা থাকতে পারে কিন্তু রবের কথায় মিথ্যা নেই। সত্য না মিথ্যা? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের কথা মিথ্যা নেই যদি সহিহ হাদিস দ্বারা প্রমাণিত হয়। আল্লাহ পাক মিথ্যা বলেন না, সত্য বলেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া মিথ্যা বলেন না, সত্য বলেন। তাহলে আল্লাহর কালামে যা আছে তা সত্য। এবারে রব বলেছেন তুমি সালাত পড়ো, আমি তোমার কাছে রিজেক্ট চাই না, রিজেক্ট আমি দেব। তার মানে হলো যদি আমরা আল্লাহর বান্দাকে নিয়মতান্ত্রিক করতে পারি, রব্বুল আলামিন নিয়মতান্ত্রিক তিনি ওইভাবে তার নিজ পক্ষ থেকে আমাদের দুনিয়ার রিজেক্টের ব্যবস্থা করে দেবেন। আর আখেরাত তো করবেনই, আখেরাত তো জানেন ইনশাআল্লাহ সবার আগে জানেন ইনশাআল্লাহ। আচ্ছা আসেন, আল্লাহ রাসূল বললেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দুটি কারণে গুনাহ নিবে, একটা সাদাকা আর একটা কি রাতে সালাত তাহাজ্জুদের সালাত। তারপর বললেন এই আয়াত পাঠ করবেন সূরাতুল সাজদা, تَتَجَافَى جُنُوبُهُمْ عَنِ الْمَضَاجِعِ يَدْعُونَ رَبَّهُمْ خَوْفًا وَطَمَعًا وَمِمَّا رَزَقْنَاهُمْ يُنْفِقُونَ تَتَجَافَى جُنُوبُهُمْ عَنِ الْمَضَاجِعِ يَدْعُونَ رَبَّهُمْ خَوْفًا وَطَمَعًا وَمِمَّا رَزَقْنَاهُمْ يُنْفِقُونَ فلا تعلم نفس ما أخفي لهم من قرة أعين جزاء بما كانوا يعملون. دوتي أكبر جل الله نيك بندا تتجافى جنوبهم عن المضاجع تدير بارشو بسنا مسلم تكي بريتو تحكي مضجع ماني كي بيچھا بتقول جمع بريتو كهان شزرتي কি করে তারা ইয়াদউনা রাব্বাহুম খাউফান ওয়া তামা, তারা তাদের রবকে ডাকে তার আযাবকে ভয় করে, অসন্তুষ্টিকে ভয় করে, ওয়া তামাআন আর জান্নাতের আশা নিয়ে, আল্লাহর সন্তুষ্টির আশা নিয়ে তারা তাদের রবকে ডাকে। আচ্ছা বলেন তো কোন সময় বলেন আল্লাহ কোন সময় ডাকে? রাত্রে ঘুমাবেন তো তিনটা পর্যন্ত মনে করুন, আপনি মারা গেলেন, মনে করেন আপনি একটা বিল্ডিং বানিয়েছেন 50 লক্ষ, 3 বছরে বানালেন, বানাওয়া শেষ পরবর্তীতে মূল আপনার ভবিষ্যৎ যে জিন্দেগি এটা কখনো শেষ হওয়ার মতো না, সুবহানাল্লাহ। কবরের জিন্দেগি, বর্জখি যে জিন্দেগি এটা কতদিনের আমরা কেউ জানি না। এবারে যখন আমরা যদি জান্নাতে যেতে পারি তাহলে আর ওখান থেকে আর কখনো বের হবো না, সুবহানাল্লাহ। জান্নাতে যেতে চাও কামনা কাটা করো রবের কাছে। তো যারা নতুন এসেছেন রবকে বলুন সবসময় ওদিকে রুজু থাকবেন। আপনি যদি ঋণগ্রস্ত হন, আপনার ঋণ আর কেউ পরিশোধ করতে পারে না যদি আল্লাহ না করেন, ঠিক কিনা? রব যদি তৌফিক দেয় আপনি দেখবেন মনে হয় 3 বছরে শেষ হবে, রব যদি তৌফিক দেয় 1 বছরে শেষ হয়ে যেতে পারে। রব এমন, যদি আপনি আল্লাহকে ভয় করে চলেন, আমার রব নিজে ওয়াদা করেছেন ওমাই ইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মখরাজান ওয়ায়ারযুকহু মিন হাইযু লা ইয়াহতাসিব, যদি কেউ আমার আমাকে ভয় করে চলে আমি ইয়াজআল লাহু মখরাজান তার জন্য বের হওয়ার পথ বের করে দেব, কঠিন পথে আবদ্ধ সে, যেমন বিপদগ্রস্ত হয়েছে আমি তাকে বিপদ থেকে তার বিপদ দূর করে দেব আর এই বিপদ থেকে তাকে উদ্ধার করব। ওয়ায়ারযুকহু মিন হাইযু লা ইয়াহতাসিব, আর আমি তাকে এমন ভাবে রিজেক্ট দিব যেটা সে কল্পনাও করতে পারে। যদি সত্য সত্যি আপনারা রবকে ডাকেন আল্লাহ দিবেই দিবে ইনশাআল্লাহ। আত্মপ্রত্যয় নিয়ে রবকে ডাকুন, কারণ রিজিকের মালিক আমি না, রিজিকের মালিক আপনি না, রিজিকের মালিক আল্লাহ। আচ্ছা যে আল্লাহ অমুককে আর তুমুককে আমাকে আর অমুক ভাইকে দিলেন, একটা কথা বললাম আলহামদুলিল্লাহ, সে আল্লাহ কি আপনাকে রিজিক দিতে পারে না? সত্য সত্যই রবকে ডাকো, দেখো ইনশাআল্লাহ যেভাবে বলেছি বাস্তবই পাবে তোমরা ইনশাআল্লাহ। এই গেল এই হাদিসের বাস কিছু অংশ বললাম, আগামী দিবসে বাকি অংশ শেষ করব, ঠিক আছে ইনশাআল্লাহ। সবাই আসার চেষ্টা করবেন ইনশাআল্লাহ, লোকজনকে নিয়ে আসবেন ইনশাআল্লাহ। আপনাদের সময়কে সামনে রেখে আমি আলোচনা সংক্ষিপ্ত করি। বুঝতে পারছেন? যারা আগে আসেন আপনারা উপকৃত হন, পাঁচ মিনিট দশ মিনিট বারাকা। নিয়মিত যে আমল করা হয় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন বেশিরভাগ জনগণকে দেখে, শ্রোতাদেরকে দেখে আমাদেরকে চলতে হয়। তাই ইনশাআল্লাহ তাআলা বারাকাত, আল্লাহ আপনাদের সবাইকে যারা নতুন করে বাংলাদেশ থেকে এসেছেন আল্লাহ পাক তাদেরকে সহজভাবে বেশি কিছু করে হালাল বানিয়ে করার তৌফিক দান, তাদেরকে আল্লাহর ইবাদত যথার্থ ভাবে করার তৌফিক দান, আমাদের সকলকে তৌফিক দান। আল্লাহ তুমি আমাদের মা বাবাদেরকে মাফ করো, মুসলমানদেরকে মাফ করো। আল্লাহ তুমি আমাদেরকে আমাদের সন্তানদেরকে নেক বানাও। আল্লাহ আমাদের সন্তানদেরকে নেক, আল্লাহ আমাদের মা বাবাদেরকে মাফ করো। জীবিত আছেন তাদেরকে হায়াত তুলিবা, যারা মারা গেছেন তাদেরকে তুমি জান্নাত নসিব করো, তাদেরকে তুমি নাজাত দাও। আল্লাহুম্মা ইগফির লানা ওয়ালিওয়ালিদিনা ওয়ারহামহুম কামা রব্বাউনা সগারা ওয়াগফির লিজামিয়িল মুসলিমিনা ওয়াল মুসলিমাত ওয়াল মুমিনিনা ওয়াল মুমিনাত আল আহইয়া মিনহুম ওয়াল আমওয়াত ইন্নাকা সামিউন ক্বারীবুন মুজিবুদ দাওয়াত বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আল্লাহুম্মা আতিনা ফিদ দুনিয়া হাসানাহ وفي الآخرة حسنة وقنا عذاب النار. اللهم صل وسلم وبارك على نبينا محمد وعلى آله وصحبه أجمعين. جزاكم الله خير. Pass me the first note. What the first note are? Pass me. Mustafa Fazer যে কোনো সুন্নাহ, এই প্রশ্ন ভালো, যে কোনো সুন্নাহ ঘরে পড়া উচিত, যে কোনো সুন্নাহ নিজের বাসায় রুমে পড়া ভালো। বুঝতে পারছেন? কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সহিহ মুসলিমের হাদিস, اجعلوا نصيبا من صلواتكم لبيوتكم فإن خير الصلاة المرء في بيته إلا المكتوبة أو كما قال صلى الله عليه وسلم তোমাদের সালাতের একটা অংশ তোমাদের ঘরের জন্য রাখবে, তোমাদের ঘরের জন্য রাখবে, কারণ ফরজ সালাত ব্যতীত সব সালাতই ঘরে হত। কথা বুঝতে পারছেন? জি। ফরজ সালাত ছাড়া সব সালাত ঘরে হত। এবারে যদি আপনি ঘরে পড়ে আসেন, সুন্নাত পড়েন গজরে সুন্নাত ঘরে পড়েন, আসলেন মসজিদে, তো মসজিদে আসলে দেখবেন এমন সময় আছে মনে হয় সব, তো আপনি এখন বসবেন না, বসার আগে তাহিয়াতুল মসজিদ পড়ে বসবেন। কি পড়ে বসবেন? তাহিয়াতুল মসজিদ। এটা নতুন ভাইয়েরা যারা অনেকে জানে না, আমাদের দেশে এই সুন্নাত প্রায় মৃত, তাহিয়াতুল মসজিদ মানুষ পড়ে খুব কম। এজন্য যখনই আপনারা মসজিদে প্রবেশ করবেন প্রথমে দুরাকাত পড়বেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশ দিয়েছেন সহিহ বুখারী এবং মুসলিমের হাদিস, اذا دخل احدكم المسجد فلا يجلس حتى يصلي ركعتين। তোমাদের কেউ যখন মসজিদে আসবে প্রথমে দুরাকাত যেন পড়ে তারপর যেন বসে, দুরাকাত সালাত না পড়ে যেন না বসে। এটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশ। বুঝছেন? তাই যখনই মসজিদে প্রবেশ করবেন তখনই দুরকাত সালাত পড়বেন তারপর বসবেন। এবারে কথা, যদি কেউ ঘরে সুন্নত পড়লো না মসজিদে এসে পড়লো, তাহলে এই সুন্নতি তার জন্য যথেষ্ট, তাহলে এই মসজিদের জন্য আশা করি বুঝে এসেছে। এমনি ভাবে যেমন একামত হয়ে গেছে, একামত হয়ে গেছে আপনি ফরজ সালাত পড়ছেন, এইটি আপনার জন্য যথেষ্ট তাহিয়াতুল মসজিদ। উদ্দেশ্য যে কোনো সালাত পড়ে মসজিদে বসা, উদ্দেশ্য কি যে কোনো সালাত পড়ে মসজিদে বসে, এই গেল একটা প্রশ্ন। এর এর সাথে আরেকটা বলি, আরেকটা জরুরি মনে করি, অনেকে আছে একামত হয়ে গেল সুন্নত পড়ে, একামত হয়ে গেল সুন্নত পড়ে, এটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের উল্টা। নবি করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশ দিল দিয়া আমল নবি করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু কর্তৃক বর্ণিত রিওয়ায়াত ইদা উকিমাতিস সালাহ ফালা সালাতা ইল্লাল মাকতুবা সফল ইকামত ফরজ সালাতের ইকামত যদি হয়ে যায় তো এরপরে ফরজ সালাত ছাড়া আর কোনো সালাত নাই আশা করি আপনারা বুঝতে পেরেছেন জি কালকে বা পরশু বা গত শুক্রবার এ আমার বাসার কাছে একটা মসজিদ ওখানে দশ দিন আরবি আর উর্দু ওই দর্শে কিন্তু আরবি বেশি হয়েছে আল্লাহ শুকুর অনেক আরবিয়ান আমাকে বলেছে আমরা এটা বুঝি না জানি না মসজিদের মুয়াদ্দিন সে আমাকে বলেছে এটা আমি জানতাম না লা ইলাহা ইল্লাল্লাহ মসজিদের মুয়াদ্দিন সৌদি আমাকে বলছে আমি জানতাম না আমি একদিন গেছি সালাত শুরু করেছি ইমাম এসে ইকামত আমি সালাত বাদ দিয়ে দিয়েছি ও আমাকে জিজ্ঞেস করে কি এরকম করতে পারি হ্যাঁ পরে আমাকে বললো যে তুমি একটা কয়েক সপ্তাহ পর তার সময় হয়তো বুঝে এসছে বলছেন তুমি একটা দশ দাও দিলাম দশ সেদিন মাশা আল্লাহ তাবারাকাল্লাহ অনেক আরবিয়ান বলছে জাযাকাল্লাহ খাইর এটা গুরুত্বপূর্ণ মশলা অনেকে আমরা দেখি এরকম কিছু বুঝে না ভালো কথা বলে আল্লাহ আপনাকে দিয়ে তুমি দিই তো দোয়া দিতে আসবে আরবিয়ান না আর আমাদের পাকিস্তান ইন্ডিয়া বাংলাদেশ ওর দোয়া তো ছিল না ওরা দোয়া দেশ দিয়ে আরবিয়ানের একটা গুণ সুবহানাল্লাহ ঠিক কি না এ তো দোয়া আমার মনটা একদম ফ্রেশ আমি মনে মনে ভাবছি কোটি টাকা একদিকে আর আজকে দোয়া আমার একদিকে আর আজকের এই দোষ বুঝতে পারছি এত খুশি লা ইলাহা ইল্লাল্লাহ অসুস্থ ছিলাম বুঝছেন মনে মনে ভাবছি সোনাইয়া যদি দোষ দিব না তোমাদের মানে সব ওই খুশির ছেলা এখানে এসেছে আপনাদের সাথে নতুন লোকজন আপনাদের সাথে এসে মানে আপনাদের কাছে এসে হালকা দোষ দিয়ে গেলাম আল্লাহ শুকর এটা সুন্দর প্রশ্ন জুম্মার খুতবা আরম্ভ হয়ে গেলে সুন্নাত তাহিয়াতুল মসজিদ পড়া যাবে কি মানে সুন্নাত বলতে তাহিয়াতুল মসজিদ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এর পূর্বে আমি বলি আলেমদের ক্ষেত্রে আছে মুতাবিক ওই হয়তো অনেকে আছে বাংলাদেশ তাকে বুঝিয়ে নেয় সব এখানে আসবেন তখন বুঝবে দেখবেন এখন ইনশাআল্লাহ তাআলা আল্লাহ আপনাদের আমাদের সকলের বুঝ আরো বাড়িয়ে দেবে আমিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইদা জাআ আহাদুকুম ওয়াল ইমাম ইয়াকুম فليصلي ركعتين وليتجوز فيهما صحيحين الحديث তোমাদের একজন যখন মসজিদে ঢুকবে প্রবেশ করবে এমন সময় যখন ইমাম খুতবা দিচ্ছে যখন ইমাম খুতবা দিচ্ছে তো এই সময় সেই জন্য প্রথমে দুরাকাত পড়ে সংক্ষেপ করে সংক্ষেপ করে দুরাকাত পড়ে কি কি সুন্দর নবী করিম ব্যাখ্যা দিয়েছেন যখন তুমি মসজিদে আসবে এমন সময় যখন ইমাম সাহেব খুতবা দিচ্ছেন তো এমনি মুহূর্তে তুমি প্রথমে দুরাকাত সালাত পড়ো আর ওলিয়াতে যাবো মানে হালকা করে পড়ো বুঝতে পারছেন আচ্ছা এই নির্দেশটা আমার আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনারা দেখেন বুখারী মুসলিম যদি আপনাদের কাছে থাকে আপনি আজকে কে ব্যবহার করবেন সে আছে তার সব কিতাবে রয়েছে আমি আমার একটা সংক্ষিপ্ত একটু বই বই আছে এটা বাংলাদেশে ছাপানো হয়েছে হিনা নদী গৃহে প্রবেশের আদব সম্ভবত অনেক ভাই দেখেছি ইন্টারনেটেও ছেড়েছে বাংলায় যদি আপনি সার্চ করেন গৃহে প্রবেশের আদব ওটা পাবেন এই ইন্টারনেটে ছেড়েছে বাংলায় আর করে দিবেন গৃহে প্রবেশের আদব গৃহে প্রবেশের আদব দেখবেন বাংলা ছোট বই আমি বড় খুশি হয়েছি সেদিন দেখলাম ইন্টারনেটে পাওয়া যাচ্ছে আলহামদুলিল্লাহ হয়তো ওর কাছে ভালো লাগে যখন ছেড়ে দিয়েছি ইন্টারনেট ভালো তো এতে গৃহ প্রবেশের আদব সম্পর্কে বেশ কিছু আলোচনা হয়েছে মসজিদে প্রবেশের আদব বাড়িতে প্রবেশের আদব ইত্যাদি যদি কেউ হাতে ডাউনলোড করে দেখতে পারে আপনাদের সবার কাছে নেট মজুদ দেখবেন ইনশাআল্লাহ পেয়ে যাবেন আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করুন আমি হাদিস বললাম বুঝতে পারছেন এখন আর ইখতিলাফ চলে না

আচ্ছা বরং রব্বুল আলামিন আমাদের সকলকে মা বাবার জন্য দোয়া শিক্ষা দিয়েছেন, ঠিক কিনা? سبحانك اللهم وبحمدك اشهد ان لا اله الا انت استغفرك واتوب اليك.